আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহি কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা পাপী তাপী বান্দা আল্লাহর এই ঘরে বসে পাপের কথাই আলোচনা দীর্ঘভাবে করছি এবং ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি, যাতে করে পাপ থেকে বাঁচতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আজকে দেখব যে পাপ করলে দুনিয়াতে তার সাজা 70 পাওয়া যায়। আগে আমরা বলেছি যে পাপ করলে তার শাস্তি, কারেন্ট শাস্তি দুনিয়াতে হবে তা জরুরি নয়, হতেও পারে নাও হতে পারে, আখেরাতে হবে, আখেরাতে শাস্তি অবশ্যই হবে যদি আল্লাহ ক্ষমা না করে। আর কিছু পাপ আছে দুনিয়াতে যে ধরা পড়লে তার শাস্তি হবে, প্রশাসনের কাছে যদি ধরা পড়ে তাহলে তার শাস্তি হবে। যেমন চুরি করলে, চুরি করার শাস্তি কি? হাত কাটা যাবে। যদি কেউ ছিনতাই করে, রাহাজানি করে, তাহলে তার হয় হাত পা কাটা যাবে, আর না হয় শুলিতে চড়ানো হবে, আর না হয় হত্যা করা হবে, আর না হয় যাই পৃথিবী থেকে কি বলে দেশ থেকে বিতাড়িত করা হবে ইত্যাদি। কারেন্ট শাস্তি, বিবাহিত অবস্থায় যদি ব্যভিচার করে তাহলে তাকে হত্যা করা হবে, কেউ যদি সমকাম করে হত্যা করা হবে, কেউ যদি অবিবাহিত অবস্থায় বিয়ে ব্যভিচার করে তাহলে কি হবে 100 চাবুক মারা হবে, জেল হবে ইত্যাদি। এগুলো হচ্ছে কারেন্ট শাস্তি। এরপরও দুনিয়াতে অপেক্ষা করবে তার জন্য আজাব, এ তো হলো দণ্ডবিধি, প্রশাসনের কাজ। কিন্তু যদি কেউ ধরা না পড়ে, প্রশাসনের কাছে না পৌঁছে, কিংবা এমন পাপ যে পাপের শাস্তি প্রশাসন দেয় না, দিতে পারে না, বান্দা এবং আল্লাহর মাঝে কিংবা হুকুকুল ইবাদ আল্লাহ ও বান্দার মাঝে, বান্দা ও বান্দার মাঝে, কিন্তু বান্দা তার শাস্তি দেয় না বা নিতে পারে না বা দিতে পারে না, তো সেই ক্ষেত্রে কোন পাপ আছে যে পাপের শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে কারেন্ট এসে যায়, সেটাই আমরা দেখব। কিছু পাপ আছে যার শাস্তি দুনিয়াতে ত্বরান্বিত করা হয়, পরন্তু আখেরাতে তার শাস্তি অপেক্ষমান থাকে। তার মধ্যে বিদ্রোহ, বিদ্রোহ কাকে বলে? বিদ্রোহ মানে এক রাষ্ট্র নেতার নেতৃত্বে আপনি বাস করছেন এক মুসলিম রাষ্ট্রে, সেই রাষ্ট্র নেতাকে আপনি মানতে চান না, সেই রাজাকে আপনি মানতে চান না, তখন আপনি কি করলেন? বিদ্রোহ করলেন, বিদ্রোহী হলেন। বিদ্রোহী কেন হলেন? তার যে কারণ, যেটা সারা এই কারণ যে শর্তাবলী সেসব পূরণ হয় না, কিন্তু আপনি বিদ্রোহ ঘোষণা করে ফেললেন, নিজে অথবা সংগঠন তৈরি করে আপনি বিদ্রোহ ঘোষণা করলেন। অথচ আপনার জন্য সেই অবস্থায় বিদ্রোহ ঘোষণা করা জায়েজ না, তাহলে এই ক্ষেত্রে কারেন্ট শাস্তি নেমে আসে আল্লাহর পক্ষ থেকে। দু নম্বর হচ্ছে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। আত্মীয়তার বন্ধন ছিন্ন করা মানে আপনার যে আত্মীয় স্বজন আছে, রক্তের সম্পর্কে যে আত্মীয় আছে, তাদের সঙ্গে আপনি ছিন্ন, ভাই ভাই মিল নেই, চাচার সঙ্গে মিল নেই, খালার সাথে মিল নেই, ফুপুর সাথে মিল নেই, এক সম্পর্কের কোন মানে সম্পর্ক রক্ষা করে চলেন না, এই সম্পর্ক ছিন্ন করেন। আর এই সম্পর্ক ছিন্ন, আত্মীয়তার বন্ধন ছিন্ন করার যে পাপ, সেই পাপের কারেন্ট শাস্তি দুনিয়াতে চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন যামবিন আজদার ওয়া ইউজালা আন ইউআজ্জিলা আল্লাহ তাআলা লি সাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া মা মা ইয়াদাখিরু লাহু ফিল আখিরাহ মিসলুল বাগি ওয়া কতিআতুর রাহিম। জুলুমবাজি ও রক্তের আত্মীয়তা ছিন্ন করা, রক্তের সম্পর্ক আর জুলুমবাজি করা ছাড়া এমন উপযুক্ত আর কোন পাপাচার নেই যার শাস্তি পাপাচারীর জন্য দুনিয়াতেই আল্লাহ অবিলম্বে প্রদান করে থাকেন এবং সেই সাথে আখিরাতের জন্য জমা করে রাখেন। মুসনাদে আহমদ, বুখারী, আল আদাবুল মুফরাদ ইত্যাদি, আবুদাউদ তিরমিজির হাদিস এখানে এসেছে, এখানেও বলা হয়েছে যে এই দুটো পাপ যার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই ত্বরান্বিত করেন। অন্য এক হাদিসে আছে, লাইসা শাইউন উতি আল্লাহু ফিহি আ'জালা সাওয়াবা মিন সিলাতির রাহিম ওয়া লাইসা শাইউন আ'জালা ইকাবাম মিনাল বাগি ওয়া কতিআতির রাহিম ওয়াল ইয়ামিনিল ফাজিরা তাদউ আদ-দিয়ারা বিলা আকিব। আল্লাহর আনুগত্য করা হয় এমন আমলের মধ্যে সবচেয়ে বেশি তাড়াতাড়ি যে আমলের স্বভাব পাওয়া যায়, বলেন দুনিয়াতে স্বভাব নব, তাহলে সেই আমলটা কি? আত্মীয়তার বন্ধন বজায় রাখা। আত্মীয়তার বন্ধন বজায় রাখবেন, সামান্য কিছু একটা অজুহাত পেলেন আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করে দিলেন তা ঠিক না। তবে হ্যাঁ, বৈধ কারণ হলে আপনি ছিন্ন করতে পারেন। আত্মীয়তার বন্ধন ছিন্ন করা যদি বৈধ কারণ থাকে তাহলে আপনি ছিন্ন করেন, কিন্তু যদি বৈধ কারণ না থাকে তাহলে আত্মীয়তার বন্ধন যদি আপনি ছিন্ন করেন গোনা হবে। আর যদি আত্মীয়তার বন্ধন ঠিকমতো বজায় রেখে যান তো তার যে স্বভাব সেই স্বভাব আপনি খুব তুরন্ত পাবেন, তাড়াতাড়ি পাবেন দুনিয়াতে। আর যে বদআমলের শাস্তি সত্বর দেওয়া হয়, তাড়াতাড়ি দেওয়া হয়, তা হলো বিদ্রোহ, আত্মীয়তার বন্ধন ছেদন করা এবং মিথ্যা কসম খাওয়া। তাহলে এখানে তিন নম্বর একটা পাবেন, সেটা হচ্ছে কি? মিথ্যা কসম খাওয়া যা দেশ মাটিকে মরুময় করে তোলে। তাহলে তিন নম্বর পাপ, প্রথম বললাম কি? বিদ্রোহ করা, দ্বিতীয় নম্বর আত্মীয়তার বন্ধন ছেদন করা, তিন নম্বর হয়ে গেল মিথ্যা কসম করা। মিথ্যা কসম করা মানে কেমন? মানে আপনি একটা কাজ করেছেন, আল্লাহর কসম আমি করিনি। এক একটা কাজ আপনি করেননি, আল্লাহর কসম আমি করেছি। এই যে মিথ্যা কসম, মিথ্যা কসম ব্যবসার ক্ষেত্রে করা হয়, আল্লাহর কসম করে বলছি আমি 10 টাকাতে কিনেছি ভাই, অথচ আপনি কিনেছেন 7 টাকায়। মালটা যাতে লোকে দেয়, ক্রেতা বিশ্বাস করে নেয়, কিন্তু আল্লাহকে ব্যবহার করছেন এখানে। মিথ্যা কসম করে মাল বিক্রি করা, মিথ্যা কসম করে মানুষকে বিশ্বস্ত করা, এইভাবে যদি আপনি করেন তাহলে এই পাপের কারেন্ট শাস্তি দুনিয়াতেই এসে যায় এবং দেশ মাটিকে মরুময় করে তোলে। আর একটা 4 নম্বর পাপ, যে পাপের কারেন্ট শাস্তি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগী ওয়াল উকুক, দুটি পাপের দরজা এমন রয়েছে যার শাস্তি দুনিয়াতেই ত্বরান্বিত করা হয়। এক হচ্ছে বিদ্রোহ, তাহলে বিদ্রোহ তো 1 নম্বরে আছে আবার এখানে উল্লেখ হয়েছে। আর 4 নম্বর যে পাপ, সেটা হচ্ছে পিতা মাতার অবাধ্য আচরণ, পিতা মাতার কথা না মানা। পিতা মাতা যা বলছে হ্যাঁ ভালো, পিতা মাতা যদি খারাপ কাজ করতে আদেশ করে তাহলে কি মানবো না? পিতা মাতার অবাধ্য আচরণ করা, পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করা, পিতা মাতার অবাধ্য হয়ে ঘর থেকে ভেঙে যাওয়া, পিতা মাতার অবাধ্য হয়ে নামাজ না পড়া, ভালো কাজে কোনো কথা আপনি মানতে চান না পিতা মাতার, অথচ পিতা মাতা হচ্ছে আপনার, আমাদের দেশে বলে পীর কি মা, পীর হচ্ছে পিতা মাতা বলে না, তো পিতা মাতা হচ্ছে সবচেয়ে আপনার আপন জন, সবচেয়ে নিকটের ব্যক্তি, আর তাদেরই যদি আপনি অবাধ্য আচরণ করেন তাহলে তার শাস্তি দুনিয়াতেই ত্বরান্বিত করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন যামবিন আজদারু আন ইউআজ্জা আন ইউআজ্জিলা আল্লাহ তাআলা লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া মা আমা ইয়াদাখিরুহু লাহু ফিল আখিরাহ মিন কাতিআতির রাহমি ওয়াল খিয়ানা ওয়াল কাযিব ওয়া ইন্না আ'জালা আত-তা'ati সাওয়াবান লাসলাতুর রাহমি হাত্তা আন্না আহলাল বাইতি লা ইয়াকুনু ফাজরা ফা তনমু আমওয়ালুহুম ওয়া ইয়াকসুরু আদাদুহুম ইযা তাওয়াসালু। জুলুমবাজি করা বা বিদ্রোহ করা, এটা তো আমাদের 1 নম্বর পাপ বলেছিলাম, রক্তের বা আত্মীয়তার বন্ধন ছিন্ন করা এটা 2 নম্বর বলেছিলাম, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর একটা পাপ হলো সেটা হচ্ছে খেয়ানত করা। খেয়ানত করা কাকে বলে? আপনার কাছে আমানত রাখা হয়েছে সেটা আপনি খেয়ানত করছেন। যেমন এনাকে একটা দোকান করে দেওয়া হয়েছে, বেতন দিয়ে রাখা হয়েছে, তিনি সেই দোকানের মাল বিক্রি করবেন, টাকা সম্পূর্ণ কাকে দেবেন? মালিককে দেবেন। উনি যদি সেখান থেকে কিছু মাল ক্যাশ বাক্স থেকে ডাইনে বামে, ডান হাতে বাম হাতে সরান, তাহলে কি হবে? আমানতে খেয়ানত করা হবে। ওনাকে দেওয়া হয়েছে মাজরা, পুরো দায়িত্ব, এই মাজরাতে যা কিছু হবে, মাজরা মানে বাইরের লোকে বুঝবে না, মাজরা মানে কি? কৃষিকাজ, মানে জমি, জমি যা দেওয়া হয়েছে, বাগান দেওয়া হয়েছে তার দায়িত্বে, সেখানে ফল ফসল যা হবে মালিকের, আমি বেতন খাই, আমি সেখান থেকে ফল ফসল খেতে পারবো না, মালিকের অনুমতি ছাড়া। আর আমি আমার বন্ধু বান্ধবকে দিতে পারবো না আমার মালিকের অনুমতি ছাড়া। কিন্তু আমি করি কি, লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে খাই, বন্ধু বান্ধবকে দিই অথবা বিক্রি করি, এটা হবে খেয়ানত করা। এখন আমাদের মসজিদের দায়িত্ব যেমন দেওয়া আছে, একটা কোম্পানির ঘাড়ে দেওয়া আছে কিংবা কোম্পানির লোকেদের ঘাড়ে দেওয়া আছে, ঠিক মতো ডিউটি করছে না, ঠিক মতো যা করার করছে না, উল্টে মসজিদের মাল সামান বিক্রি করছে বা নিজে ব্যবহার করছে, তাহলে এটা হলো কি, খেয়ামানতে খেয়ানত করা। আপনাকে বললাম ভাই 5,000 টাকা এটা রাখুন, আমার রুমের সমস্যা আছে, চুরি হয়ে যেতে পারে, তো আপনার কাছে রাখুন, আপনার রুম ভালো। আপনি করলেন কি, টাকাটা খরচ করে দিলেন, চাইছি চাওয়ার সময় ভাই খরচ করে ফেলেছি, কিছু মনে করেন না, পড়তে আরে এরকম কথা হলো, আমানত আপনাকে দেওয়া হলো, সেই আমানত আপনি নষ্ট করবেন, এগুলোকে কি বলা হয়, আমানতে খেয়ানত করা। আপনাকে একটা ছেলে পড়াতে দেওয়া হলো, সেই ছেলেটা আপনি ঠিক মতো পড়ালেন না, ঠিক মতো মানুষ করলেন না, আমানতে খেয়ানত করা। একটা মেয়ে পড়াতে দেওয়া হলো, তাকে ঠিক মতো পড়াশোনা করানোর বাদ দিয়ে আপনি তার সঙ্গে এমন আচরণ করলেন যে আমানতে খেয়ানত করে বসলেন, তার মানে রক্ষক হয়ে আপনি ভক্ষক যখন হবেন, আপনাকে দেওয়া হলো আগলাতে, আপনাকে দেওয়া হলো রক্ষণাবেক্ষণ করতে, আপনি খেয়ে বসলেন, সেটা আমানতে খেয়ানত করা। এরকম প্রচুর উদাহরণ আছে, আমার আমানত খেয়ানত বই আপনারা নিশ্চয়ই পড়েছেন, সেখানে অনেক রকমের আমানতের খেয়ানত আছে, বিশাল আমানতের খেয়ানত। আপনার স্ত্রী আপনার কাছে আমানত, আপনার ছেলে মেয়ে আপনার কাছে আমানত, আপনার মাল ধন আপনার কাছে আমানত। তো এসবে খেয়ানত করলে পরে খেয়ানতের পাপ দুনিয়াতে কিন্তু সত্য এসে যায়। আর আগে শুনেছিলেন মিথ্যা কসম করা, এই হাদিসে বলা হয়েছে মিথ্যা বলা, মিথ্যা কসম করা আর মিথ্যা বলা দুটোর মধ্যে কোন পাপটা বড় বাদশা নন্দা? মিথ্যা বলা আর মিথ্যা কসম খাওয়া দুটো পাপের মধ্যে কোন পাপটা সব থেকে বড়? মিথ্যা কসম খাওয়া, মিথ্যা কসম খাওয়ার মধ্যে মিথ্যা বলা আছে, তার উপরে আপনি আল্লাহর নামে কসম খাচ্ছেন, কোনটা বড় হবে? তাহলে স্পষ্ট মিথ্যা বলছেন প্লাস আল্লাহর নাম নিয়ে বলছেন, আল্লাহর কসম আমি বলিনি, আল্লাহর কসম আপনি অথচ করেছেন আর বলেছেন আপনি, তাহলে মিথ্যা বলা হলো বিশাল প্লাস কি করা হচ্ছে, আল্লাহকে আপনি আল্লাহর নাম নিয়ে মিথ্যা বলছেন, তাহলে এই হলো যে এই পাপ থেকে এই পাপটা ছোট হলেও মিথ্যা বলার পাপ আপনার দুনিয়াতেই এসে যায়। এমন উপযুক্ত আর কোন পাপাচার নেই যার শাস্তি পাপাচারীর জন্য দুনিয়াতে আল্লাহ অবিলম্বে প্রদান করে থাকেন এবং সেই সাথে আখিরাতের জন্য জমা করে রাখেন। দুনিয়াতেও শাস্তি হয়, কোনো না কোনো ভাবে শাস্তি পেয়ে যায়, হয় মানুষের হাতে আর না হয় আল্লাহ হাতে, যাকে আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ বা প্রকৃতিগত কোনো কোনো ভাবে শাস্তি আল্লাহ তাআলা দিয়ে থাকেন। আর সবচেয়ে শীঘ্র সওয়াব আনয়নকারী আনুগত্য, এমন কিছু আনুগত্য আছে, এমন কিছু পুণ্য আছে যে পুণ্যের কাজ করলে পরে তাড়াতাড়ি আপনি তার বদলা পান, ফল পান, তা হলো আত্মীয়তার বন্ধন বজায় রাখা। আত্মীয়তার বন্ধন বজায় রাখলে যে কি সুখ আছে সেটা নিশ্চয়ই সবাই অনুভব করতে পারে। এমনকি বাড়ির লোক পাপাচারী দরিদ্র হয় তা সত্ত্বেও আত্মীয়তার বন্ধন বজায় রাখার ফলে তাদের ধন ও জনে বৃদ্ধি লাভ হয়। আত্মীয়তার বন্ধন বজায় রাখার ফলে তাদের ধন ও জনে বৃদ্ধি লাভ হয়, এটা কিসের বরকত? আত্মীয়তার বন্ধন বজায় রাখার বরকত, এটা তাড়াতাড়ি ফল পাওয়া যায়। নিশ্চয়ই এরকম কিছু ভালো কাজ আছে যার রেজাল্ট দুনিয়াতেই হাতে হাতে পাওয়া যায়, তার মধ্যে আত্মীয়তার বন্ধন বজায় রাখা একটা। শাস্তি ত্বরান্বিতকারী পাপসমূহের মধ্যে রয়েছে অন্যায় ভাবে বিদ্রোহ, মানুষের প্রতি অন্যায় আচরণ করা, আসলে এটা শুরু হয় হিংসা ও অহংকার থেকে, কোনটা বিদ্রোহটা, যে কি আমি ওর থেকে শ্রেষ্ঠ, এইরকম থেকে শুরু হয়। এই আচরণের সবচেয়ে ভীষণ হল মুসলিম সরকারের বিরুদ্ধে অন্যায় ভাবে বিদ্রোহ করা। অন্যায় ভাবে কেন বললাম, কারণ ন্যায় ভাবে বিদ্রোহ আছে, বিদ্রোহের যে শর্ত আছে তা পূরণ হলে পরে আছে, সে সময়ে করা যাবে, কিন্তু অন্যায় ভাবে বিদ্রোহ করা অথবা জিহাদের শর্তাবলী পূরণ হওয়ার আগে সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা, অবশ্য এটা কেবল গদি দখলের উদ্দেশ্যে হতে পারে, যে আমার আমি গদি দখল করবো, আমি হব রাজা, আমি হব রাষ্ট্র নেতা, এই হিসাবে যদি সে জিহাদ করে অথবা সন্ত্রাস করে, হতে পারে ভুল বুঝে সরকারকে কাফের ধারণা করছে, কারণ বিদ্রোহ করার একটা শর্ত হলো যে সরকার একেবারে পরিপূর্ণ কাফের হবে, তবে তার ফলে যে পরিণাম সৃষ্টি হয়, এবার বিদ্রোহ করার ফলে সরকার কি বসে থাকবে চুপচাপ, বিদ্রোহ দমন করবে না করবে না? বাস, বিদ্রোহ দমন করলে কারেন্ট শাস্তি চলে এলো। যখনই বিদ্রোহ করলেন, বিদ্রোহ দমন করার যেমনি শুরু হলো আর কারেন্ট শাস্তি এলো, এই শাস্তি কি আপনি একা ভোগ করবেন? না, আল্লাহ আকবার, বিদ্রোহ দমন করার শাস্তি আপনি দিলেন। সারা বিশ্বে দেখছেন কি অবস্থা হচ্ছে, যেখানেই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে সেখানেই দেখবেন যে কত মানুষ ধ্বংস হচ্ছে, ঘর বাড়ি দেখেছেন কিভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আল্লাহুল মুস্তাআন, এই হচ্ছে কারেন্ট শাস্তি। কম বেশি সকলের জন্য এই জানা আছে, সবাই জানে যে কিভাবে ধ্বংস নিয়ে আসে বিদ্রোহ, যেহেতু তখন শুধু জিহাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, চলে যায় গুপ্ত খুন ও সন্ত্রাসে। তা দমন করতে ক্ষমতাসীন সরকার সকল শক্তি ব্যয় করে, আর তখন দেশে যে অশান্তি সৃষ্টি হয় এবং কত শত নিরপরাধ উলুখাগড়ার প্রাণ যায়, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়, বাংলাতে বলে না বলে না, রাজা রাজা যুদ্ধ হচ্ছে, মাঝখান থেকে মারা যাচ্ছে নির্দোষ ব্যক্তিরা, নিরপরাধ ব্যক্তিরা মারা যাচ্ছে, উলুখাগড়ার প্রাণ যায়। তা বর্তমান বিশ্বে প্রায় সকলেই জানতে দেখতে পাচ্ছে, ঘরে বসেও টিভিতে দেখছে সব কিছু, তাই না? আল্লাহ মুস্তাহ, নিঃসন্দেহে অন্যায় ভাবে বিদ্রোহ পূর্ববর্তী জাতির আচরণ। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইউসিবু উম্মতি দাউল উমাম, কালু ওয়া মা দাউল উমাম, কালা আল আশারু ওয়াল বাতারু ওয়াত তানাফুসু ফিদ দুনিয়া ওয়াত তাবাদু ওয়াত তাহাসুদু হাত্তা ইয়াকুনাল বাগি সুম্মা ইয়াকুনুল হাজ্জ। আবু হুরায়রা হাদিস, তিনি বলেছেন আমার উম্মতের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে পূর্ববর্তী সকল জাতির ব্যাধি এসে পৌঁছবে। পূর্ববর্তী জাতি যারা ছিল তারা যে পাপগুলো করেছিল এই জাতিও করবে, তার মধ্যে অহংকার, অহংকার আর প্রত্যাখ্যান, সত্য প্রত্যাখ্যান, প্রাচুর্যের প্রতিযোগিতা, মানে কিছু আছে আরো বেশি হোক, বেশি হোক, আরো বেশি হোক, আরো বেশি হোক, এই হচ্ছে প্রতিযোগিতা, পার্থিব্য প্রতিদ্বন্দ্বিতা, গদি নিয়ে হোক, নেতৃত্ব নিয়ে হোক, টাকা পয়সা ধন বাড়ি গাড়ি নিয়ে হোক, সব সময় প্রতিদ্বন্দ্বিতা, পরস্পর বিদ্বেষ, এক অপরের প্রতি দেখবেন একটা লোক ভালো খাচ্ছে, পেছন থেকে লেগে গেল লোক, পেছন থেকে লোক লেগে গেল, তাকে সুখে খেতে দেবে না। ওই যে বলেছিলেন না একবার কাঁকড়ার, কি বলে, কি বলে, যে কাঁকড়াতে, যে ঝুড়িতে কাঁকড়া রাখা হয়, দেখেছেন এইভাবে কাঁকড়া থাকে না, কাঁকড়া গুলো শিকার করে রাখা হয়, কোন কোন কাঁকড়া এইভাবে ধরে ধরে ধরে ধরে বেরিয়ে পালাতে চায়, যখনই কাঁকড়া অপর দিকে ওটা পেছন থেকে আরেকটা কাঁকড়া ওর দাঁড়া ধরে ফেলে, দিয়ে দুজন তিনজন হয়ে শেষকালে সবগুলোই হুড়হুড় করে আবার ঝুড়ির ভিতরে পড়ে। এইরকম এক শ্রেণীর মানুষ আছে যারা হিংসা করে, আর আমাদের বাংলায় বলে হিংসা করো না চেষ্টা করো, চেষ্টা না করে, নিজে চেষ্টা না করে ওর পায়ে ধরে যে ওকে উঠতে দেবো না, আমিও মরবো ওকে নিয়ে ডুববো, আমিও ডুববো ওকে নিয়ে ডুববো, এইভাবে দেখবেন এমন কিছু মানুষ আছে যারা সবসময় বিদ্বেষ, হিংসা এবং পরিশেষে জুলুম শুরু করে আর বিদ্রোহ করে, আর বিদ্রোহ করলেই শুরু হয় খোনাখুনি, আর খোনাখুনি শুরু হলে কারেন্ট শাস্তি এসে গেল। মানুষ বিনয়ী হলে হক গ্রহণ করে, অহংকার কাকে বলে বাসা রান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় অহংকার কাকে বলে, কাকে বলবে আবু বকর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানিতে অহংকার হলো সত্য প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ জ্ঞান করা, ছোট জ্ঞান করা, তবে না অহংকার, অহং মানে আমি, আমি সবকিছু, আমি সব করি, আমি ছাড়া কেউ নেই, আমি ছাড়া বক্তা নেই, আমি ছাড়া লেখক নেই, আমি ছাড়া কেউ কাজ করে না, আমি সবকিছু করি, আমি আমি আমি কে আছে, এই হলো অহং মানে আমি, আমিত্ব। আর একটা বাংলা আছে হাম বড়াই, হাম বড়া হয় সব ছোটা হয়, হাম বড়া হয়, এ হচ্ছে হাম বড়াই। তো এই অহংকার মানুষকে তুচ্ছ করার ফলে, সবাইকে ছোট করার ফলে এই অহংকার আসে, নিজের থেকে ছোট ব্যক্তিত্বের নিকট থেকেও হক মেনে নেয় না কে, অহংকারী, নিজের ছোট, ওর কাছে হক আছে ছোট, সে আমার থেকে ছোট, তাদের আমার ছাত্র, সে যদি একটা হক কথা বলে মানবো না, আরে তুই আমার ছাত্র, তুই কি জানবি, বাবা আমাকে ডাক্তার সাহেব বলছেন হুজুর এইসব সৌদি আরবে এসে সত্য কথা জেনে বাবাকে বলছি, তো বাবা বলছে তুই আমার পেটের ছেলে আর তুই আমাকে জ্ঞান শেখাচ্ছিস। তো আমি বলো ডাক্তার সাহেব আপনি কেন বললেন না বাবাকে? বাবা ডাক্তার কি বলছেন? না বলে তাহলে যখন পেটে যন্ত্রণা হবে তখন আপনি বাবার পেটে যন্ত্রণা হলে বলবেন যে বাবা তোমার পেটে তোমার গলব্লাডারে পাথর হয়েছে, তখন কি আপনার বাবা বলবে তুই কি আমার পেটের ছেলে বেশি জানিস, আমার গলব্লাডারে পাথর হয়েছে না কি হয়েছে তুই জানি? আরে যে যে বিষয়ে জ্ঞান শিক্ষা করেছে সে বড়কে শিক্ষা দিতে পারে না? নিশ্চয়ই পারে। আপনি ডাক্তার হয়েছেন, বাবা ডাক্তার না, তো ডাক্তারি জ্ঞান আপনি বাবাকে দিতে পারেন, চিকিৎসা করতে পারেন। তেমনি আপনি ইসলামী জ্ঞান শিক্ষা করেছেন, আপনার বাবা মা পারেনি, তো আপনি আমার বাবা মাকে শিখাতে পারেন না? তখন বাবা মা যদি না শিখে কি হলো? এটা হলো অহংকার, মানে আমি বড় আছি কিন্তু ছোট হব না, আমার পেটের ছেলে তো আমাকে কি শিখাবে? আপনি দেশে যান সৌদি আরবে কথা বলেন, হুজুররা কি বলে আপনার গ্রামের ইমাম সাহেব কি বলে আপনার হুজুররা? তাহলে মাদ্রাসা পড়ে নাই কিছু নাই, ফুটানি মারতে চলে এলো এখানে, মাদ্রাসায় পড়েছ, মাদ্রাসায় জ্ঞান শিক্ষা করো গা। আরে ভাই হক কথা বলছে, হকটা হক কিনা দেখো মেনে না, মানবে না। একে কি বলা হয়? হক প্রত্যাখ্যান করা এবং অপরকে তুচ্ছ করা হচ্ছে অহংকার। এই অহংকারের ফলে, আর এই অহংকারের আপনি জানেন যে শাস্তি কি আছে। তো যাই হোক, ফলের কথায় ও কাজে সে হাম্বলায় প্রকাশ ও প্রচার করে, গর্ব করে এই অহংকারী ব্যক্তি, নিজেকে হিরো আর অপরকে জিরো, জিরো তুচ্ছ জ্ঞান করে, এটা অন্যায়। আর এই অন্যায়ের শাস্তিও আসে সত্তর, কারেন্ট শাস্তি চলে আসে। মহান আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম মাতাউল হায়াতিদ দুনিয়া। হে লোক সকল শুনে রাখো, তোমাদের এই বিদ্রোহাচরণ তোমাদেরই জন্য ক্ষতিকর হবে, এ হলো পার্থিব জীবনের উপভোগ্য। এটা আছে সূরা ইউনুসের 23 নম্বর আয়াত। ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, উদ্দেশ্য হলো বিদ্রোহীর জন্য বিদ্রোহের শাস্তি দুনিয়াতেই ত্বরান্বিত করা হয়। বলা হয় বিদ্রোহই হলো বিদ্রোহীর বদ্ধভূমি, কারণ নাই ভাবে বিদ্রোহ করলে বিদ্রোহ দমন হবে, আর দমন হলে পরে সেই বিদ্রোহের মাটি তার জন্য কি হয়ে যাবে? কবরস্থানে পরিণত হবে, কারণ সরকারের শক্তি বেশি, শর্ত যে ছিল শর্তগুলো মানুনি, সারি শর্ত ছিল সেগুলো মানুনি। প্রথমে শক্তি, ইমানি শক্তি চাই, তারপরে কিসে জিতবে সেই শক্তিটা চাই নাই, সরকারের হাতে সব আছে, পিছিয়ে দেবে, নিষ্পিষ্ট করে দেবে, তখন বিদ্রোহ কি হবে? ওই বিদ্রোহীর জন্য বদ্ধভূমিতে পরিণত হবে। দ্বিতীয় পাপ হলো আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, কোন শরীর কারণ ছাড়া আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখা, তার মধ্যে সবচেয়ে নিকট আত্মীয় হলো পিতামাতা। পিতামাতা হলো সবচেয়ে নিকট আত্মীয়, তাদের সাথে সম্পর্ক না রাখা বড় পাপ। দেখবেন অনেকের বইয়ের সাথে সমস্যা হওয়ার জন্য মা বাপের সঙ্গে মিল নেই, মা বাপকে পছন্দ করে না, জমি জায়গা নিয়ে মা বাপের সঙ্গে মিল না। অবশ্য কোনো কোনো মা বাপেরও দোষ আছে, এ নয় যে এক প্রকার ছেলেদেরই দোষ, তা না, মা বাপেরও দোষ থাকে, তো সমস্যা নেই, যেটা সারি কারণ যার দোষ থাকবে, দোষ থাকলেও মা বাপ শুধু জন্ম দেওয়ার জন্য তাদের কি হয়, হক, তাদের হক আছে, সেই হককে মেনে নিতে হবে, সে হক আদায় করতে হবে, তাদের যে অধিকার সেই অধিকার পালন করতে হবে, আদায় করতে হবে। এখন আপনি যদি মা বাপের সঙ্গে সম্পর্কই ছিন্ন করে দেন, এমনকি মা বাপ যদি কাফের হয়, তাদের কাছ থেকে দূরে সরা যাবে, তাদেরকে দূরে ফেলা হবে না? ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কোরআনে, যদি কাফের হয়, শিরিক করে, মুশরিক হয়, তবু তাদেরকে ফেলতে পারবে না, তোমার কথা শুনছে না। ইব্রাহিম নবী কত নসিহত করেছিলেন বাবাকে, শুনেছিল বাবা, শুনেনি কিন্তু ফেলতে পারেননি। তো সেই রকম যদি কারো আত্মীয় স্বজন এরকম হয়, বা বিশেষ করে পিতা মাতা, ফেলা যাবে না। সাহেব হুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সঙ্গে সৎভাবে বাস করো, যদিও সে মুশরিক, যদিও সে অমুসলিম, তুমি তোমাকে আল্লাহ হেদায়ত করেছেন, তুমি পেয়েছো হেদায়তের পথ, ইসলাম তোমার কাছে আছে, ইসলামিক জ্ঞান তোমার কাছে আছে, মানছে না তারা, তবু তাদেরকে ফেলা যাবে না, তাদেরকে দূরে সরিয়ে দেওয়া যাবে না, আর না তাদের কাছ থেকে দূরে সরা যাবে, সরে আসা যাবে। সুতরাং তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, আর সে পাপের শাস্তিও পাপি সত্তর দুনিয়াতে ভোগ করে। পিতামাতার সাথে যদি সম্পর্ক না রাখেন, তাহলে এই পাপের জন্য পাপি খুব তাড়াতাড়ি কারেন্ট ভোগ করবে। পিতামাতার দোয়া পদ্ম আপনি জানেন যে সন্তানের জন্য কিভাবে লেগে যায়, বাপ মায়ের দোয়া লাগে না, আল্লাহ দোয়াও লাগে বদদোয়াও লাগে, কোন সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন সন্দেহ নেই, পিতা মাতার দোয়া লেগে যাবে, তবে কি হক দোয়া হলে লাগবে, আর না হক হলে পরে যদি আপনি এমন দোষ করেছেন যে দোষটা আসলে আপনার দোষ না, কিন্তু সেই দোষটা পিতা মাতার চোখে দোষ, বাস বদদোয়া করে দিল, তখন ভয় নেই, কারণ আপনি যেটা করেছেন হক করেছেন, পিতা মাতা জানে না বোঝে না, সেই ক্ষেত্রে বদদোয়া লাগবে না। কিন্তু যদি আপনি না হক পথে থাকেন, পিতামাতা হক পথে থাকে, আর আপনি যদি অন্যায় ভাবে পিতামাতার সাথে ঝগড়া ঝামেলা করেন, তাহলে তারা যদি বদদোয়া করে তাহলে তিনি ডাকবেন, এর মধ্যে কোনো সন্দেহ নয় লেগে যাবে। আর যদি পিতামাতাকে সন্তুষ্ট রাখতে পারেন, আর সেই ক্ষেত্রে যদি আপনি তাদের কাছে দোয়া চান, দোয়া বাবা আব্বা দোয়া কর, মা দোয়া কর, দোয়া চাওয়া যায় না যায় না, দোয়া চাওয়া যায়, সেই ক্ষেত্রে পিতামাতার দোয়া লেগে যায়, আর আপনার উন্নতির জন্য সেই পিতামাতার দোয়া কি হয়ে যায়, ওসিলা হয়ে যায়। সুতরাং পিতামাতা যদি কেউ পিতামাতার সাথে দ্বন্দ্ব বাড়ায়, ঝগড়া ঝামেলা বাড়ায়, তাদের প্রতি অত্যাচার করে, তো কারেন্ট শাস্তি স্বরূপ তাদের বদদোয়া এসে চাবুক লাগায় এবং বজ্রপাত আকারে এসে তাদেরকে ধ্বংস করে দেয়, ভয়েস ধ্বংস করে, না হয় শাস্তি দেয়। আর একটা কি জানেন, অন্য কোন শাস্তি না পেলেও পাপী নিজ সন্তানের নিকট থেকে অনুরূপ প্রতিশোধ দিতে বাধ্য হয়। তুমি যেমন করেছো তোমার বাপ মায়ের সাথে, তোমার ছেলেরা তোমার সাথে তাই করবে। ওই যে সৌদি আরবের একটা গল্প মনে আছে, আমি মাঝে মাঝে বলি, অনেক জায়গাতে বলেছি, যে বাপ মায়ের বাপের সাথে হচ্ছে না, বাপ মারতে মারতে ছেলে বাপ ওই দরজা পর্যন্ত নিয়ে যাচ্ছে, দরজা পার করে তাও সে বাইরে বালা দেওয়ার ডিব্বার কাছে নিয়ে যাচ্ছে, তখন বলছে বাপরে বাপ আমাকে এত আর এইটুকু নিয়ে যাস না, আমি দরজা পর্যন্ত আমার বাপকে মারতে মারতে নিয়ে আসতাম। তো বলছে যে দরজা পর্যন্ত তোমার হচ্ছে আসল, আর বাকিটা হচ্ছে কি ফাও, এটা হচ্ছে সুদ, তুমি খাও, বুঝতে পারলেন? তার মানে তুমি তোমার বাপের সঙ্গে এটা করেছো, তাই তোমার ছেলে, এটা কারণ শাস্তি, এটা দুনিয়াতে কারেন্ট শাস্তি। এরপর রয়েছে খেয়ানত, বিশ্বাসঘাতকতা, মিথ্যাবাদিতার সাজা, পরকাল আসার আগেই ইহকালে পাপী প্রত্যক্ষ করে নিজ পাপের প্রতিক্রিয়া। লোকে বলে যে করে পাপ সে সাত বেটার বাপ, কিন্তু এটা লোকে বলে, আর যখন তখন করে পাপ সময় হলে ফলে ফলবে আসবে। যে কারণ শাস্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন, এগুলো ফাও কথা না, তাই না? এগুলো কি ফালতু কথা? এগুলো হাদিসের কথা, রাসূলের ভবিষ্যৎবাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিজ্ঞতা এবং ওহী লব্ধ জ্ঞান, যে আমাদেরকে বলে গেছেন এই এই পাপের শাস্তি আসবে, তখন আসবে। সুতরাং আমাদেরকে কি হতে হবে? সাবধান হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে, যাতে এই সব পাপে আমরা জড়িত না হয়ে যাই, অথবা সত্বর তওবা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এই সমস্ত পাপ থেকে দূরে থাকতে পারি এবং আল্লাহর কাছে আন্তরিকতার সাথে তওবা করতে পারি, তওবার ছটা শর্ত পালন করে, তাই না? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।